হজে যাওয়ার জন্য কারো কাছে ক্ষমা চাওয়া ধরেন আল্লাহকে ক্ষমা চাইবেন, লাব্বাইকা লা শারিকার মধ্যে ক্ষমা চাওয়া হয়ে যায়। আমার হজের বইতে পড়বেন একটা পুরা বলা আছে, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, এখানে সব ক্ষমাটা চাওয়া কার কাছে? হ্যাঁ, এটা ভালো কথা, যদি আপনি হজে যাবেন হয়তো মারা যেতে পারেন, সবার থেকে দাবি দেওয়া ছাড়া ভালো না, এটা এটা নাজায়েজ কিছু নাই, সাংঘর্ষিক কিছু নাই।